إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সমালোচনা করা, ব্যঙ্গ করা, এটা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের স্বভাবগত চরিত্র এবং আমাদের কি করণীয়। এরপরে আমরা লক্ষ্য করলাম এই বাংলাদেশেও নাম তার মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। ভাইরা আমার, এজন্য আজকে আমরা আলোচনা করব মাহাব্বাতুর রাসূল বাইনাল ইত্তিবাই ওয়াল ইবতিদা, আল্লাহর রাসূলের ভালোবাসা এবং তার অনুকরণ ও আমাদের করণীয়। এই বাংলাদেশে একদিকে বড় বড় সম্মেলন হয় আশিকে রাসূল, এদেশে একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে বিভিন্ন তরিকার বড় বড় সম্মেলন করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিশাল বিশাল মিলাদ মাহফিল করা হয়। অথচ আপনারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোনো দিন আল্লাহর নবীর জন্য মিলাদ অনুষ্ঠান করেন নাই, মিলাদ মাহফিল করেননি। কিন্তু আমরা গত জুমায় প্রমাণ করেছি, হাদিস থেকে উল্লেখ করেছিলাম, আল্লাহর নবীর সাহাবীদের সামনে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ সমালোচনা করেছে অথবা সাহাবায়ে কেরাম জানতে পেরেছেন আল্লাহর নবীকে কোনো ব্যক্তি কটুক্তি করেছে, ব্যঙ্গ করেছে, সাহাবায়ে কেরাম ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত তাদেরকে দুনিয়ার থেকে বিদায় না করে ছাড়তেন। ভাইরা আমার, আর আমাদের দেশে বিশাল বিশাল সম্মেলন হয়, কোটি কোটি টাকা দিয়ে বিশাল আকারের মঞ্চ তৈরি করা হয়। আপনারা জানেন এই কুতুববাগি পীর সংসদের থেকে পাশেই যখন সে মিলাদ মাহফিল করে ওরস শরীফ করে কত কোটি টাকা খরচ করেছে, দেওয়ানবাগি আশিকে রাসূল সম্মেলন করে থাকে, এরকম ভাবে আরো কত চন্দ্রপুরী, আটরশি, দেওয়ানবাগি, আরো রাজারবাগি, চরমনাই, সরসিনা, অমুক তমুক, এদেশে লক্ষ লক্ষ পীর আছে যারা বিশাল বিশাল সম্মেলন করে প্রত্যেকেই নিজেকে আশেকে রাসূল, রাসূলের একনিষ্ঠ অনুসারী দাবি করে। আর সেই বাংলাদেশে যখন কোন কাফের মুশরিক আর মুরতাদেরা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে সমালোচনা করে, সেইখানে তাদের কিছুই বলা হয় না। আমি আশ্চর্য হই আমাদের দিনী ভাইদের উপরেও, যারা আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করার জন্য সবসময় ফোনে আলাপ করেন, যারা সবসময় বলেন আমরা আফগানিস্তান যেতে চাই, আমরা কাশ্মীর যেতে চাই, তোমরা কাশ্মীর যে কি করবে, তোমরা আফগানিস্তানে কিছুই করতে পারবে না, তোমার বাংলার জমিনে বসে যেই সব মুরতাদেরা আল্লাহর নবীর সমালোচনা করে কটূক্তি করে, তাদেরকে যদি বিদায় না করতে পারো আফগানিস্তান গিয়ে তোমাদের কোনো লাভ নেই। তোমাদের জন্য আফগানিস্তান যাওয়া ফরজ নয়, কাশ্মীর যাওয়া ফরজ নয়, তোমাদের জন্য ফরজ হচ্ছে তোমরা যেই ভূখণ্ডে রয়েছ, এই ভূখণ্ডে যারা আল্লাহর নবীকে সমালোচনা করে, আল্লাহর নবীর কটূক্তি করে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তোমাদের উপরে ফরজ আইন হয়ে গেছে। ভাইরা আমার, এখন আর জিহাদ করার জন্য আফগানিস্তান যাওয়ার প্রয়োজন নেই। আমার এই বক্তব্য স্পষ্ট, আফগানিস্তান গিয়ে তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আফগানিস্তান যেতে তোমার এখান থেকে কত টাকা ব্যয় করতে হবে, সেই টাকা ব্যয় করে আফগানিস্তানে যাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, আফগানিস্তানে যারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করছে, সেই একই জাতের লোক, একই দলের লোক, একই চিন্তা চেতনার লোক তোমার ভূখণ্ড আছে, তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমরা ওই সমস্ত কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের পাড়া প্রতিবেশী, তোমাদের আশপাশে অবস্থান করছে। ইয়ালুনাকুম, যারা তোমাদের সঙ্গে মিলে আছে। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, যদিও সাদা ইংরেজরা চলে গেছে, বাদামি ইংরেজ এখনো রয়ে গেছে, ও যুবকেরা তোমাদেরকে যেরকম ভাবে সাদা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ ছিল, তেমনি ভাবে তাদের শিষ্য, তাদের চামচা চেলা, তাদের বাদামি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে আছে। আজকে আফসোস লাগে, এই বাংলাদেশের জমিনে বাংলাদেশের মুসলমানদের টাকায় গড়া স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বসে এক শ্রেণীর নাস্তিক মুরতাদেরা আল্লাহর নবীকে নিয়ে কৌতুক করে, গালিগালাজ করে, আর সেই সামনে বসা ছাত্ররা সঙ্গে সঙ্গে কেন তাকে জবাই করছে না? আমি সারা বাংলাদেশ নয়, সারা দুনিয়ার যে প্রান্তে মুসলিম জাতি রয়েছ, তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আর যদি কোনো মুরতাদের বাচ্চা, আর যদি কোনো ইহুদি খ্রিস্টানদের বাচ্চা স্কুল কলেজ আর ইউনিভার্সিটির টেবিলে বসে আমার নবীকে গালিগালাজ করে, তোমরা সঙ্গে সঙ্গে তাকে জবাই করে বিদায় করে দাও। ভাইরা আমার, মাহাব্বাতুর রাসূল, রাসূলের মহাব্বত কাকে বলে, মহাব্বত কি জিনিস, আজকে আমরা সে আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ। মহাব্বত মানে কি জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারে না, কিন্তু সকলেই মহাব্বত করতে পারে। অনেক পরিভাষা এরকম আছে, জিজ্ঞেস করলে অর্থ বলতে পারে না, লজ্জা পাওয়া। যদি কাউকে জিজ্ঞেস করা লজ্জা কি জিনিস, তো বলবে শরম পাওয়া। শরম কি জিনিস, ওই যে লজ্জা পায়, ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। এটার একটা সংজ্ঞা আছে, আরবিতে বলে হায়া, ইনকিবাদুন ইয়াতারি নফস ইনদা ইরতিকাবি ফিইলিন কাবীহিন, অন্যায় অনুচিত এমন কোন কাজ করার পরে মানুষের ভিতরের যে দুর্বলতা আসে, ইতস্ততা আসে, এটাকে বলা হয় হায়া। শরম লজ্জা। মহাব্বত এরকম একটা জিনিস, মাইলানুন নাফস ইলা শাইইন মারগুবিন, কোন ভালো জিনিসের দিকে মনাকৃষ্ট হওয়ার নাম হচ্ছে মহাব্বত, ভালোবাসা। আইয়ামিলা কলবুল মুসলিম, তাহলে মহাব্বাতুর রাসূলের অর্থ হচ্ছে একজন মমিন বান্দার কলব, মমিন বান্দার অন্তর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আকৃষ্ট হবে। কিভাবে আকৃষ্ট হবে? ইয়াতাজাল্লা ফি ইসারিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লি মাহবুবিন মিন নাফসিন ওয়া ওয়ালিদিন ওয়া ওয়ালাদিন ওয়ান নাস আজমাইন। যখন প্রয়োজন হবে আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর রাসূলের মহব্বতের যখন মোকাবেলা হবে, তখন তার সন্তান, পিতামাতা, স্ত্রী, এরকম পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সব কিছুর উপরে আল্লাহর নবীকে মহাপ্রাধান্য দেওয়ার নাম হচ্ছে নবীকে মহাব্বত করা। সন্তান সালাত আদায় করছে না, আল্লাহর নবীর মহাব্বত যদি সত্যি থাকে, যেই সন্তান আল্লাহর হুকুম মতো চলে না, ওই সন্তান থেকেও সম্পর্ক ছিন্ন করতে হবে। যে স্ত্রী আল্লাহর নবীকে পছন্দ করে না, আল্লাহর নবীর সুন্নাত দাড়ি মুখে দেখলে পছন্দ করে না, অনেকে আছে স্ত্রীকে খুশি করার জন্য দাড়ি কামায়, আবার মাসালাও জিজ্ঞেস করে স্ত্রীকে খুশি করার জন্য দাড়ি কামানো জায়েজ কিনা। আল্লাহর নবীর মহব্বত যদি সত্যিকার অর্থে অন্তরে থাকে, আল্লাহর নবী পরিষ্কার বলেছেন উরফুল লিহিয়াতা, দাড়ি ছেড়ে দাও, আল্লাহর নবী নিজেও দাড়ি রেখেছেন, কখনো দাড়ি মুন্ডান নাই, দাড়ি কাটেন নাই, আল্লাহর নবীর কৌলি এবং ফেয়েলি হাদিস রয়েছে দাড়ি রাখার উপরে। এখন যদি কারো স্ত্রী বলে দাড়ি রাখা যাবে না, আর সেই স্ত্রীকে খুশি করার জন্য আল্লাহর নবীর সুন্নাতকে জবাই করলো, সে ব্যক্তি মুমিন হতে পারে না। আমরা এটা বলছি না সে কাফের হয়ে গেছে, কিন্তু সে পূর্ণ মুমিন না এমনি ভাবে। হ্যাঁ, তবে কেউ যদি দাড়ি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, উপহাস করে, মজাক করে, তাহলে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। যে দাড়ি রাখা গুরুত্ব মনে করে আর রাখে না, সেটা ভিন্ন বিষয়, সেজন্য আমরা বললাম সে ফাসেক। কিন্তু যদি কোনো ব্যক্তি দাড়ি রাখা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, তাহলে সমস্ত উলামায়ে কেরাম একমত, সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে কাফের মুশরিক হয়ে যায়। মহাব্বাতুর রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, কেন মহাব্বত করব? মহাব্বত মানুষ করে কয়েক কারণে। হুসনু সুরাত, কেউ রূপ দেখে কারো প্রতি আকৃষ্ট হয়, মেয়েদের প্রতি ছেলের আকৃষ্ট হয়, ছেলেদের প্রতি মেয়ের আকৃষ্ট হয় রূপ দেখে। কেউ আছে বড় বংশ দেখে, কেউ আছে তার কামালাত গুণ দেখে কারো প্রতি আকৃষ্ট হয় গুণের কারণে, কেউ আছে তাকে অনুদান দিয়েছে, কেউ উপকার করেছে এই জন্য আকৃষ্ট হয়। আমরা দেখি আপনি যেই দিকে যান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এই সবগুলো পূর্ণ মাত্রায় পাওয়া যায়। সৌন্দর্যের দিক যদি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, তার গঠনাকৃতি হাদিসের সব কিতাবে পাওয়া যায়। আল্লাহর নবীর সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে বলেছেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতাকা মা তাশাউ ওয়ালাও সাফারতা নাফসাকা লাম তাজিদহা আলা মা ফি কলবি মা ফিকা মিন কারামিত্তিবাই। হে নবী, আপনার চেয়ে সুন্দর চেহারা, আপনার চেয়ে সুন্দর আকৃতির মানুষ পৃথিবীর কোন নারী জন্ম দেয় নাই, পৃথিবীর কোন চক্ষু দেখে নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনি সমস্ত আইব দোষ ত্রুটি মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি যেমনটা চেয়েছিলেন আপনার চাহিদা মতো আপনার প্রভু আপনাকে সৃষ্টি করেছে। ওয়ালাও সাফারতা নাফসাকা লাম তাজিদহা, আপনি নিজেও যদি আপনার চেহারা অঙ্কন করতেন তাহলেও আল্লাহ আপনাকে যে সুন্দর চেহারা দিয়েছেন এর চেয়ে সুন্দর করা সম্ভব ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমারও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে, ওয়া শামসি আফদালু শামসিস সামাই, আমার সূর্য আসমানের সূর্যের চেয়ে অনেক ভালো। ফাইন্নাস শামসা তাতলু বাদাল ফাজরি, দুনিয়ার সূর্য আকাশের সূর্য ফজরের পরে উদয় হয়, আর আমার সূর্য অশমসি তাতলু বাদাল ইশাই, আমার সূর্য অন্ধকারের সময় রাতের আধারে ইশার পরে তুলু হয়। কি বুঝালেন? দুনিয়ার সূর্য আসমানের সূর্য দুনিয়ায় দেখা যায় ঠিকই, কিন্তু দুনিয়ার জুলুম নির্যাতন অত্যাচার অবিচার অন্যায় দূর করতে পারে না। আমার সূর্য দুনিয়ার অত্যাচার অবিচার অন্যায়কে ধ্বংস করে যেই লোকগুলো যুদ্ধ করত মারামারি করত তাদেরকে এক কাতারে দাঁড় করে দিয়ে ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই। এই জন্য কোন এক উর্দু কবি বলেছেন, দুরফিসানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখো কো বিনা কর দিয়া, খুদ না থে জো রাহ পর ঔরু কে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুরদু কো মসিহা কর দিয়া। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের মধ্যে পূর্ণতা ছিল, চরিত্রের মধ্যে কেমন ছিল গত জুমা আমরা কোরআন থেকে আলোচনা করেছি। মানুষ ভালোবাসে আত্মীয়তার কারণে, আত্মীয়তার রক্তের সম্পর্কের কারণে, সেই বিবেচনায়ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবেচনা করলে কোরআনের সূরায়ে তওবার 128 নম্বর আয়াতে বলা হয়েছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মাঝে একজন রাসূল আগমন করেছেন তোমাদের থেকে, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যদি কোনো কষ্ট হয়, তোমাদের যদি কোনো সমস্যা হয়, সেটা তার উপরে মারাত্মক প্রভাব ফেলে তাতে তিনি কষ্ট পান। হারিসুন আলাইকুম, তোমাদের প্রতি সব সময় তিনি আশাবাদী যাতে তোমরা মুমিন হয়ে জান্নাতি হতে পারো, জাহান্নামে না চলো। বিল মুমিনিনা রউফুর রহিম, মুমিনদের প্রতি তিনি দয়ালু। এমনি ভাবে সূরায়ে কাহাফের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন আর লোকেরা সে দাওয়াত গ্রহণ করল না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হচ্ছি ওই ব্যক্তির মতো যে রাতের বেলায় আগুন প্রজ্বলিত করেছে, আগুন দেখে ওই পোকা বিভিন্ন পোকা এসে আগুনে পুড়ে মরতে শুরু করলো। যে ব্যক্তি আগুন জ্বালালো সে শত চেষ্টা করছে এই পোকাগুলোকে আগুন থেকে বাঁচাবার জন্য, কিন্তু ওই পোকাগুলো লোকটাকে পরাজিত করে আগুনে ঝাঁপ দিচ্ছে। আমিও তোমাদেরকে ফানাখিযুকুম বিহুজাজিকুম, আমি তোমাদের কোমর ধরে ফিরাবার চেষ্টা করছি, তোমরা জাহান্নামের দিকে যেও না, তোমরা মূর্তি পূজা করো না, বায়া মাধ্যম ধরো না, পীর পূজা করো না, মাজার পূজা করো না, তোমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ, কিন্তু তোমরা আমার দিকে কর্ণপাত না করে আমাকে পরাজিত করে আগুনে ঝাঁপ দিয়ে তোমরা জাহান্নামী হচ্ছ। কোরআনে সেজন্য আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, আপনি কি এই লোকদের পিছনে আপনাকে ধ্বংস করে ফেলবেন, হালাক করে ফেলবেন, ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, এরা যদি আপনার কথায় কর্ণপাত না করে, এরা যদি ঈমান না আনে, তাহলে কি আফসোস করে করে আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন। কোরআনের সূরা শুআরা এই সূরার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা মুমিন না হলে সেই আফসোসে আপনি কি নিজেকে ধ্বংস করে ফেলবেন। এরকম ভাবে আল্লাহর পক্ষ থেকে নবীকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। এত দয়ালু ছিলেন মুমিনদের প্রতি। এরপরে যদি বলা হয় কামালাত, যোগ্যতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন যোগ্যতা ছিল না? আমরা গত জুমা আলোচনা করেছি, একজন রাখাল থেকে রাষ্ট্রনায়ক পর্যন্ত পৃথিবীর যে কোনো স্তরের মানুষ হন না কেন, যে কোনো স্তরের মানুষ হোক না কেন, প্রতিটি মানুষের জন্য প্রতিটি মুহূর্তে আল্লাহর নবীর জীবনের মধ্যে আদর্শ রয়েছে। তিনি রাখালের আদর্শ, তিনি যুবকের আদর্শ, তিনি বিচারকের আদর্শ, তিনি রণাঙ্গনের যোদ্ধার আদর্শ, তিনি একজন কমান্ডারের আদর্শ, তিনি বাবার আদর্শ, তিনি নানার আদর্শ, তিনি শিক্ষকের আদর্শ, তিনি খতিবের আদর্শ, তিনি রাষ্ট্রপতির আদর্শ। এভাবে সমাজের যত স্তরের মানুষ হতে পারে, সর্বস্তরের মানুষের জন্য সারাক্ষণ তিনি আদর্শ হয়ে আছেন। কোরআন সেজন্য বলেছে, ওরাফানা লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে সর্বোচ্চ স্থান দিয়েছি, সূরায়ে ইনসারাহ 4 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে দয়া এবং এহসানের দিক থেকে উচ্চ মর্যাদায় ছিলেন। একজন মানুষ একজনকে ভালোবাসে দয়ার কারণে। আপনি একজনকে 10 টাকা দিলেন, দেখবেন যে এরপরে সে আপনার প্রতি আনুগত্যশীল হয়। উত্তরবঙ্গে কোথাও আমি একটা মাহফিলে গিয়েছিলাম, আসরের পরে হাঁটা শুরু করলাম, একটা কুকুর সাথে হাঁটা শুরু করলো, দেখলাম কুকুরটা না খেয়ে একেবারে শুকিয়ে আছে। সামনে পড়লো দোকান, রুটি একটা কিনে খাওয়ালাম। এরপরে ওই কুকুর, আমি যতদিন যতক্ষণ পর্যন্ত ওই মাহফিলে ছিলাম, আমার সঙ্গে প্রায় 3 কিলোমিটার হাঁটতো আসরে পরে, এরপরে মাহফিলের শেষ পর্যন্ত মঞ্চের পিছনে বসে পাহারাদারি করেছে। অবশ্য কুকুরের উপরে আমার লেকচার আছে, কুকুরের মধ্যে 10টা গুণ আছে, আজকে আমি কুকুর নিয়ে আলোচনা করছি না। আমার কিতাবুল ঈমান যেটা, এটা ইনশাআল্লাহ খুব সুন্দর করে আবার আসবে, হয়তো মাসখানিক সময় লাগবে আরো, ওর মধ্যে এটা লেখা আছে। বলছিলাম দয়া, এহসান, করুণা যদি কারোর থেকে কেউ পায় তাকে সে ভালোবাসে, তার আনুগত্য করে। এখানেও যদি আমরা দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষের উপরে, যত মানুষ দুনিয়ায় আপনার উপকার করতে পারে, আপনার জন্য এহসান করতে পারে, সবচেয়ে এই পৃথিবীর মানুষের জন্য যিনি উপকার করেছেন, দয়া করেছেন, করুণা করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন, এরপরে আরো বেশি দানশীল হতেন। ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিব্রাইল, আর সবচেয়ে তিনি বেশি দানশীল হতেন রমজানে, যখন জিব্রাইল তার সঙ্গে সাক্ষাৎ করতেন। ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, জিব্রাইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রমজান মাসের প্রতি রাতে সাক্ষাৎ করতেন। ফায়ুদারিসুহুল কোরআন, আল্লাহর রাসূলের সঙ্গে কোরআনের দারস করতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে কোরআন শোনাতেন, জিব্রাইল রাসূলকে কোরআন শোনাতেন। ফায়ুদারিসুহু, আরবি যারা জানেন এটা বাবে মুফালাত থেকে, উভয় পক্ষ থেকে শোনানোকে বলে দারস। এরপরে বলছেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসন্তের নতুন বাতাস যে উপকার করে তার চেয়েও বেশি দ্রুত এবং বেশি উপকারী ছিলেন। হাদিসটা আছে বুখারীর 3220 নম্বর, এরকম 4997, মুসলিমের 6149, নাসাইর 2094, বাইহাকির 8778 নম্বর হাদিস। বোঝা গেল, একজন মানুষকে যে কারণে ভালোবাসে সেই কারণগুলো আল্লাহর রাসূলের মধ্যে পূর্ণ মাত্রায় পাওয়া যায়। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে বলেছেন। খালি ভালোবাসতে বলেন নাই, সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে ঘোষণা করেছেন, আল্লাহর নবীর মহব্বতের চেয়ে, আল্লাহর মহব্বতের চেয়ে, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে অন্য কোন জিনিসের যদি মহব্বত তোমাদের কাছে বেশি হয় তাহলে অপেক্ষা করো, আল্লাহর গজব তোমাদের উপর অবতীর্ণ হবে। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আশিকে রাসূলদের জানিয়ে দিন, পীরের মুরিদদেরকে জানিয়ে দিন, আর সত্যিকার অর্থে যারা আল্লাহর ভালোবাসার দাবি করে, রাসূলের মহব্বতের দাবি করে, কুল, আপনি তাদেরকে বলুন, ইন কানা আবাউকুম, তোমাদের আবা বাপ দাদা পূর্ব পুরুষের ভালোবাসা, ওয়াবনাউকুম, তোমাদের সন্তান ছেলে মেয়ে নাতি পুতি এদের ভালোবাসা, ওয়াইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ওয়াজওয়াজুকুম, তোমাদের স্ত্রী স্বামী, ওয়াশিরাতুকুম, আত্মীয় স্বজন, ওয়ামওয়ালুন ইকতারাফতুমুহা, এবং সম্পদ যা তোমরা সঞ্চয় করেছ, ওয়াতিজারাতুন, আর ব্যবসা বাণিজ্য, তাকশাওনা কাসাদাহা, যা বিনষ্ট হয়ে যারা আশঙ্কা করছো, আল্লাহর রাস্তায় নেমে গেলে, রাসূলের পথে চললে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, বাড়ি ঘর ত্যাগ করতে হবে, সন্তান চলে যাবে, এমনি ভাবে ওয়ামাসাকিনু তারদাউনহা, আর তোমাদের বাড়ি ঘর অট্টালিকা সুন্দর বাড়ি সুন্দর গাড়ি এই সব যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, কিসের চেয়ে? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহর চেয়ে এবং আল্লাহর রাসূলের চেয়ে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে তোমাদের কাছে যদি এই তিনটা জিনিসের চেয়ে ওই আটটা জিনিসের মহব্বত বেশি হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর শাস্তি আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত জেনে রাখো, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে হিদায়াত দান করেন না, পথপ্রদর্শন করেন না। এই আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল, যদি কোন ব্যক্তি বাবার মহব্বতে, সন্তানের মহব্বতে, স্ত্রী মহব্বতে, ভাইয়ের মহব্বতে, বংশের মহব্বতে, মালের মহব্বতে, বাড়ি গাড়ি মহব্বতে, এমনি ভাবে ব্যবসা বাণিজ্যের মহব্বতের কারণে আল্লাহ আল্লাহ রাসুলের মহব্বতের প্রাধান্য না দেয়, আল্লাহ আল্লাহ রাসুলের জন্য আল্লাহর দিনের জন্য জিহাদ করতে না চায়, তাদের উপরে আল্লাহর গজব অনিবার্য, যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে যাবে। সূরা তওবার 24 নম্বর আয়াত। এমনি ভাবে কোরআনের সূরা আহজাব এর 6 নম্বর আয়াতে বলা হয়েছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলা বিল মুমিনিন, মুমিনদের কাছে বেশি নিকটে বেশি আপন, মিন আনফুসিহিম ওয়াজওয়া মিন আনফুসিহিম, তাদের নিজেদের জীবনের চেয়েও। প্রত্যেকটা মুমিনের চিন্তা করতে হবে আল্লাহর মহব্বত আমার কাছে কতটুকু আছে, যদি আমার মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত আমার নিজের চেয়ে, আমার সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে, বাড়িঘরের চেয়ে, ব্যবসা বাণিজ্যের চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়ে যদি বেশি না হয়, তাহলে মুমিন হতে পারি নাই, এখন পর্যন্ত ঈমানের পরীক্ষা আমি পাশ করতে পারি নাই। কোরআন সেজন্য বলেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে নবী বেশি আপন তার নিজের চেয়েও। ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর স্ত্রীগণ হচ্ছে মুমিনদের মা। আমি এটা আলোচনা করেছিলাম গত জুমাতে, যে দেশের বেদাতীরা আল্লাহর নবীকে মহব্বতের নামে যারা মিলাদ দেয়, মিষ্টি খায়, এই লোকগুলো মানুষকে বুঝায় নবীর স্ত্রীকে বিয়ে করা হারাম, কেন নবীরা জীবিত? আমি বলেছিলাম নবীরা জীবিত এজন্য নবীর স্ত্রীদেরকে বিয়ে করা হারাম তা নয়। কোরআনের আয়াত পড়ো, একাধিক জায়গায় কোরআন ঘোষণা করেছে, ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীদের স্ত্রীগণ মুমিনদের মা, আর মাকে বিয়ে করা কারোর জন্য জায়েজ নেই, হারাম, সেজন্য নবীদের স্ত্রীদেরকে বিয়ে করা হারাম। এটা কি নবী জীবিত থাকার কারণে না নবীর স্ত্রী মুমিনদের মা? কোরআন থেকে দলিল নিবেন, সূরা আহজাবের 6 নম্বর আয়াত। কোন ভণ্ড বেদাতি প্রতারক যারা মানুষকে বলে, কাল কোরআনে আছে হাদিসে আছে, আমাকে সেদিন একজন শিক্ষক ফোন দিয়ে জিজ্ঞেস করলেন, শিক্ষক না ভুল বলছি, একজন সেনা অফিসার, দুইজন একত্রে ডিউটি করছেন, দুইজনের হাতে অস্ত্র আছে, একজনে বলল কোরআনে আছে মুমিনদের কলব আল্লাহর আরশ, আর একজন সে হয়তো কোনোভাবে আমার লেকচার শুনেছে, সে বলল প্রমাণ করবে তাহলে এখনই গুলি করব। আমাকে ওখান থেকে ফোন দিল, দুজন গরম, আমি বললাম যে আপনি গুলি করেন না ওকে, মানে তেলা পোকা উই পোকা গুলি করে লাভ নেই, পারলে ওকে যারা শিখিয়েছে কুলুবুল মুমিনিন আরশুল্লাহ আরবিতে শুনিয়েছে, ও কোরআন মনে করে বসেছে, সেজন্য তোমাকে বলেছে, ওকে মারলে লাভ নাই, মারতে যদি পারো, যেই পীর, যেই আলেম, যেই ভণ্ড, যেই বক্তা, যেই সুফি ওদেরকে শিখিয়েছে মুমিনদের কলবাল্লার আরশ, আর এটাকে আরবিতে বলেছে কুলুবুল মুমিনার সুল্লা, পারলে ওকে গুলি করো। কোরআনে আছে, হাদিসে আছে, চরমনাই পীরের বইতে আছে, চরমনাই পীরের বইতে আছে, সমস্ত পীরদের বইতে আছে, কুলুবুল মুমিনার সুল্লা, মুমিন বান্দার কলবাল্লার আরশ। এই বেটা, আল্লাহর আরশ কি তোর খাজা বাবার পালকি পেয়েছিস? আল্লাহর আরশ কি এত ছোট? কেয়ামতের মাঠে আল্লাহর আরশের তলে আল্লাহ মুমিনদেরকে ছায়া দিবেন, সেই আরশ কি এত ছোট? যে আরশের তলে জান্নাতুল ফেরদাউস, সেই আরশ কি এত ছোট? ওয়াসিআ কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, আরশের বয়ান আল্লাহ দেন নাই। বলছেন যে আরশের উপরে যে কুরসি, এই কুরসি সাত আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। ইস্তাওয়া আলা আরশ, আল্লাহ আরশে সমাসীন। আর সেটাকে বানাইল কি? মুমিনের কলব আল্লাহর আরশ। আরো বলে আরবিতে কুলুবুল মুমিনার সুল্লা। এই পীরের মরিদরা কোরআন পড়তে পারে না, না পড়লো জাল হাদিস গুলো মুখস্থ ঠিকই করেছে, জাল হাদিস সব মুখস্থ আছে, ভুয়া হাদিস সব মুখস্থ আছে। আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি বলি, বসে থাকবেন না, কাজ করুন। এখন এই ইহুদি খ্রিস্টানদের দালালেরা মানুষকে কোরআন থেকে দূরে সরে দেওয়ার জন্য যখন কাউকে দেখে কোরআনের অনুবাদ পড়ছে, তাফসির পড়ছে, না না খবরদার তুমি কোরআন পড়বা না, এটা বলতে পারবা না। কোরআন পড়তে হলে 15টা এলেম লাগে, তোমার কি আছে? ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে এখন। আমি তাবলিগের লোকদেরকেও বলি, আল্লাহর দিনের জন্য দাওয়াতের কাজ করো, ভালো কথা। মানুষকে ফাজাইলে আমল পড়ার জন্য যতটা উদ্বুদ্ধ করে তার চেয়ে বেশি কোরআন থেকে দূরে রাখার জন্য চেষ্টা করে। এরা কোরআন পড়তে দেয় না, কোরআন বুঝবা না। কোরআন পড়তে 15টা এলেম লাগে। ওই বেটা, কোন কিতাবে লেখা আছে কোরআন পড়তে 15টা এলেম লাগে? আমি বের করে দিব, তোরা তো পাবি না। আলেত কান ফি উলুমিল কোরআন, উসুলে তাফসীরের কিতাব আছে, উলুমুল কোরআনের কিতাব আছে, জালালউদ্দিন সুয়ুতির লেখা। ওই কিতাবে এক জায়গায় লিখেছে, একজন মুফাসসির হওয়ার জন্য, তাফসীর কারক হওয়ার জন্য তাকে 15টা ইলম লাগবে। কারণ গ্রামার না জানলে, আরবি না জানলে, নাহু সরব না জানলে, বালাগাত ফাসাদ না জানলে, মান্তেক না জানলে, কোরআনের অর্থ সে বুঝবে না, ভালো করে তাফসীর করতে পারবে না। কিন্তু নিজে কোরআন পড়ার জন্য, নিজে বোঝার জন্য, নিজে আমল করার জন্য 15টা ইলম লাগবে। কোন কিতাবে লেখা আছে? আসল বিষয় হলো ওরা নিজেরা ওই কিতাবগুলো পড়ে নাই, ওদের পীরেরাও পড়ে নাই, কারো থেকে শুনেছে। মুফাসসির হওয়ার জন্য 15টা ইলম লাগে, মুফাসসিরটা ভুলে গেছে, শয়তান ভুলিয়ে দিয়েছে। এরপরে তারা শয়তানের মিশন প্রচার করার জন্য, মানুষকে কোরআন থেকে দূরে সরাবার জন্য এরা এখন মাঠে নেমেছে। পীরদের লেখা, চরমোনাই পীর তার দাদা পীরের লেখা, বাবা পীরের লেখা 27 খান বই পড়ার জন্য প্রত্যেকটা বইতে উপদেশ দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য কোরআন পড়ার জন্য কোনো জায়গা নির্দেশ করা হয় নাই। এমনি ভাবে তাবলিগের নামে ব্যাপকভাবে কাজ হচ্ছে, ইহুদি খ্রিস্টানরাও স্বাগত জানাচ্ছে। কারণ আমি বলেছিলাম, মুসলিম যুবকেরা যাতে করে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, সেজন্য যুবকদেরকে পাঠা যখন বেশি বাড়াবাড়ি করে তোলাইয়ে দেয়, খাসি বানাইয়ে দেয়, মুসলিম যুবকদেরকে খাসি বানাবার জন্য তোলানোর জন্য, বিচি ফেলে দেওয়ার জন্য যেই চক্রান্তটি কাজ করেছে, সেই চক্রান্তটি হচ্ছে খানকার তাবলিগ করা। ভালো কাজ করে, ভালো কাজ বুশও করেছে, ভালো কাজ ওবামাও করে। ওবামা ইসলামের পক্ষে লেকচার দেয় নাই, কয়েকদিন আগেও লেকচার দিয়েছে। এই লেকচার শুনে পাগল হইও না, আল্লাহর নবীর জীবনী দেখো। আল্লাহর নবী একটা নয় দুটো নয় 27টা যুদ্ধে কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবী লোহার পোশাক পরেছেন, মক্কা বিজয়ের ইতিহাস পড়ো, আল্লাহর নবীর মাথায় লোহার টুপি ছিল, গায়ে লোহার পোশাক ছিল। তোমরা যেরকম বলো মানুষকে দাওয়াত দিলে আস্তে আস্তে সব মানুষ দিনে আসলে পরে আর যুদ্ধ জেহাদ লাগবে না, এই ফর্মুলা আল্লাহর নবী নিজে বোঝেন নাই? তুমি ছয় উসুল ঠিক করলা, এই ছয় উসুলের মধ্যে জেহাদ নাই। কে ঠিক করেছে ছয় উসুল? আল্লাহর নবী কি বুঝেন নাই এই ছয় উসুলের উপরে কাজ করলে পরে বাকিগুলো সহজ হয়ে যাবে? কি সুন্দরভাবে বুঝায়, মোটামুটি ছয়টি গুণ অর্জন করতে পারিলে, করিতে পারিলে ইসলামী জীবনের উপরে চলা সহজ হইয়া যাইবে। সেই ছয়টি গুণ কি কি? কলেমা নামাজ, এলেমুল জিকির, একরামুল মুসলিমিন, সহনীয় তাবলীগ, এই কয়টা করলে সব ঠিক হয়ে যাবে? এই ছয়টা জিনিস করলে ঠিক হইয়া যাবে, এই কথাটা কোরআনে আছে না হাদিসে আছে? এই কথাটা আল্লাহর নবী বুঝেন নাই, আবু বকর ওমর ওসমান বুঝেন নাই? বুঝলা তুমি, বুঝা গেল আল্লাহর নবীর দিন থেকে, কোরআনের থেকে, হাদিসের থেকে জিহাদকে উঠিয়ে দেওয়ার জন্য, জিহাদকে ধ্বংস করার জন্য যে মিশন কাজ করছে, সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য এই চক্রকে লাগানো হয়েছে। আমি স্পষ্ট বলতে চাই, আর কোন গোপন নয়, মানুষকে আর ধোকা দেওয়া নয়, পরিষ্কার জানাতে চাই, যেই ইসলামের মধ্যে জিহাদ নাই, কোরআনের 500 আয়াতে জিহাদের আলোচনা আছে, হাদিসের সব কিতাবে আবওয়াবুল জিহাদ আছে, বুখারীতে আবওয়াবুল জিহাদ আলাদা আছে, কিতাবুল মাগাজি আলাদা আছে, আল্লাহর নবী কয়টা যুদ্ধ করেছেন, আল্লাহর নবীর কি কি অস্ত্র ছিল, আমার কিতাব পাবেন দিন কায়েমের সঠিক পথ, ওই বইটা পড়েন। আল্লাহর নবীর ঘোড়া কয়টা ছিল, গাধা কয়টা ছিল, তীর কয়টা ছিল, বর্ষা কয়টা ছিল, কয়টা যুদ্ধ আল্লাহর নবী করেছেন, আল্লাহর নবীর লোহার পোশাক কয়টা ছিল, সবগুলো বর্ণনা দেওয়া আছে না? সব লেখা আছে, দলিল সহল, ঘোড়ার নামও দেওয়া আছে, কোন ঘোড়ার কি নাম ছিল তাও লেখা আছে। বোঝা গেল যেই ইসলামে জিহাদ নাই, যেই ইসলামে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ নাই, সেই ইসলাম আর যাই হোক না কেন, কোরআনের ইসলাম না, হাদিসের ইসলাম না, আল্লাহর নবীর ইসলাম নয়, সাহাবায়ে কেরামদের ইসলাম নয়। কারণ কোরআনে কি আছে, কোরআনে কি আছে, হাদিসে কি আছে, আল্লাহর নবী কি করেছেন? তাহলে যাদের ইসলামে জিহাদ নাই তারা কি কোরআন হাদিসের ইসলামে আছে? তারা কি আল্লাহর নবীর ইসলামে আছে? তারা কি এমনি ভাবে? পরিষ্কার হতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসার অর্থই নয় যে আমি মিলাদ করলাম। আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, আল্লাহর নবীকে ভালোবাসতে গিয়ে প্রয়োজনে সব ত্যাগ করতে হবে, এমনকি জীবনটাও ত্যাগ করতে হবে। সাহাবায়ে কেরাম সে পরীক্ষা দিয়েছেন, যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর দিকে তীর ছোড়া হচ্ছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর গায়ে তীর লাগতে দেন নাই, বর্ষা লাগতে দেন নাই, তরবারির আঘাত আসতে দেন নাই, নিজেকে ঢাল স্বরূপ পেতে দিয়েছেন। আশি আশি নব্বইটা একশোটা তীর তরবারির জখম পাওয়া গেছে এক একজন সাহাবি শহীদ হয়ে যাওয়ার। এজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে বেশি প্রিয় না হব কিসের থেকে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তার পিতা থেকে, তার সন্তান থেকে এবং সমস্ত মানুষ থেকে আমি যতক্ষণ পর্যন্ত তার কাছে বেশি প্রিয় না হব অতক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। হাদিসটা সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 177 178, নাসাই শরীফের 5028 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 12824 নম্বর হাদিস, বাইহাকির 16170 নম্বর হাদিস। এরপরে শুনুন আরেকটা হাদিস, আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে বর্ণিত, ক্বালা কুন্না মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনে আল খাত্তাব, আমরা আল্লাহর নবীর সঙ্গে ছিলাম, আল্লাহর নবী উমর ইবনে আল খাত্তাবের হাত ধরে আছেন, কার হাত ধরে আছেন, আখিযুন বিয়াদি উমর ইবনে আল খাত্তাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে আল খাত্তাবের হাত ধরেছিলেন। ফাকালা লাহু উমর, এই অবস্থায় উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, অবশ্যই আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সব কিছুর চেয়ে বেশি প্রিয়, তবে আমার নিজের জীবনের চেয়ে নয়। কে বললেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কি বলছেন শুনুন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তুমি তাহলে মুমিন হতে পারো নাই। ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে তোমার নিজের জীবনের চেয়ে বেশি প্রিয় হতে না পারবো অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। ফাকালা লাহু উমর, উমর তখন একটু চিন্তা করলেন, এরপরে বুঝতে পারলেন যে না, আসলে আমি আল্লাহর নবীকে জীবনের চেয়ে বেশি মহব্বত করি। এবারে পরিষ্কার জানিয়ে দিলেন, ফাকালা লাহু উমর, ফাইন্নাহু আল আন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, ও উনিও কসম করে বললেন যে আল্লাহর কসম, আপনি আমার কাছে আমার জীবনের চেয়ে বেশি প্রিয়। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আন ইয়া উমর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তাহলে এখন তুমি মুমিন, এখন তুমি মুমিন, যদি দিনের উপরে অটল থাকতে গিয়ে রাসূলের মহব্বতের পরিচয় দিতে গিয়ে জীবন দিতে হয়, শাহাদত বরণ করতে হয়, তাও তুমি করতে পারবে, এই পরিমাণ যদি তোমার ভিতরে ঈমান থাকে তাহলে তুমি মুমিন, আর যদি মারামারি দেখলে পালাতে হয়, আল্লাহ নবীর মহব্বতে মিষ্টি খেতে পারো কিন্তু জীবন দিতে পারো না, তুমি মুমিন হতে পারো না। মাজনুন লাইলির জন্য পাগল হয়ে রাস্তায় ঘুরে, লাইলি দয়া হলো, মাজনুনের জন্য প্রতিদিন এক পেয়ালা দুধ পাঠাবার অর্ডার দিল, দুধ যথারীতি যাচ্ছে, খবর ছড়িয়ে পড়ল পাড়ার মাস্তানদের ভিতরে, সবাই মাজনুন হয়ে গেল, লাইলির জিকিরে লিপ্ত হয়ে গেল, যে ব্যক্তি দুধ পান করায় সে দেখলো দৈনিক মাজদুমদের কাতার ভারী হচ্ছে। লাইলিকে গিয়ে বলল, লাইলি তোমার মজদুম কয়জন? কেন একজন? কিসের একজন? মজনুনদের কাতার দৈনিক ভারী হচ্ছে আর দুধ তো এখন ভাগেই পায় না কেউ। লাইলি বিষয়টা বুঝতে পারলো, ডুপ্লিকেট মজনুন তৈরি হয়েছে, নকল মজনুন, ভুয়া মজনুন তৈরি হয়েছে। লাইলি বলল, ঠিক আছে আজকে পেয়ালা ওইটাই নিয়ে যাও আর সঙ্গে একটা ছুরি নিয়ে যাও, মজনুনদেরকে বলো লাইলি অসুস্থ হয়ে পড়েছে, রক্তের প্রয়োজন, ওহে মজনুনরা ছুরি আছে, নিজের শরীর কেটে রক্ত বের করে পেয়ালায় ঢালো। ঠিকই আজকে লাইলির পাগল, মজনুনদের কাতার অনেক ভারী, সবাই লাইলি লাইলি জিকির রত, কেউ লাফ দিয়ে সামিয়ানের উপরে উঠছে, কেউ বাদর ঝুলছে, কেউ আবার নাচানাচি করছে, কেউ আশেকে রাসূল বলে যাচ্ছে, কেউ পাগল হয়ে নাচতে শুরু করেছে। খবর এসলো লাইলি অসুস্থ, রক্তের প্রয়োজন, ওহে মজনুনের দল তাড়াতাড়ি ছুরি দিয়ে রক্ত দাও। এবারে মজনুনদের কাতার খালি হয়ে গেল, সব মজনুন পালাতে শুরু করলো আর তারা বলতে লাগলো, হাম দুধ পিনে ওয়ালে মজনুন হ্যায়, খুন দেনে ওয়ালে নেই হ্যায়, আমরা দুধ খাওয়া মজনুন, রক্ত দেওয়ার মজনুন নয়। এক মজনুন কোনদিন দুধ ভাগে পায় নাই, শুকিয়ে গেছে, দেহে রক্ত নাই, ছুরি নিয়ে কাটা শুরু করে দিয়েছে, আমার লাইলি ঠিকই অসুস্থ হয়েছে, রক্তের প্রয়োজন, নাও রক্ত নাও। বোঝা গেল এইটা আসল মজনুন, বাকিগুলো কি ভুয়া মজনুন। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর সাহাবারা যেরকম ভাবে কোনদিন আশিকের রাসূল দাবি করেন নাই ঠিক, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কবিতা রচনা করেছে, তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় না করা পর্যন্ত তারা আরাম করেন নাই। এ জাতির মধ্যেও যদি কেউ সত্যিকার আশিকের রাসূল থেকে থাকো, রাসূলের প্রেমিক থেকে থাকো, আল্লাহর নবীর সমালোচনা, আল্লাহ নবীর ব্যঙ্গ, আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি যেখানে করবে সঙ্গে সঙ্গে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যে হাদিসটা শুনিয়েছিলাম এটা বুখারীর 6632 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 18047 নম্বর হাদিস এবং 18961, 22503 নম্বর হাদিস কয়েক জায়গায় আছে। এবারে আল্লাহর রাসূলের মহব্বতের মানিটা কি? মহব্বতের মানি এই নয় আপনি কেবল দাবি করবেন, মহব্বতের মানি কি? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আশিকে রাসূলদেরকে জানিয়ে দিন, যারা বড় বড় সম্মেলন করে, আশেকে রাসূল সম্মেলন, বিশ্ব আশেক সম্মেলন, অমুক তমুক, এমনি ভাবে যারা আশেকে রাসূল হয়ে গিয়ে জিকির করতে করতে পাগল হয়ে যায়, লাভ দিয়ে সামিয়ানার উপরে উঠে বাসের সঙ্গে বাদর ঝুলে, এই সমস্ত আশেকদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আনুগত্য করো। ফাত্তাবিউনি, ইত্তেবা কাকে বলে? ইত্তেবা বলা হয় তাবউন, তাবিউন বলা হয় আরবিতে গরুর বাছুরকে, গরুর বাছুরকে তাবিউন বলা হয়, কারণ গরুর বাছুর মা গাভীর পিছনে যেতে থাকে, যেদিকে যা গাভী যায় সেদিকে বাচ্চা যায়, কখনোই সে নিজে চিন্তা করে না কোথায় যাচ্ছে কি হবে। গরুর বাছুর যেরকম ভাবে তার মায়ের পিছনে পিছনে অনুসরণ করে, সে কখনো চিন্তা করে না কি হবে কোথায় যাচ্ছি। ঠিক এরকম ভাবে ফাত্তাবিউনি শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন কোরআনের কোন নির্দেশ আসবে, আল্লাহর নবীর আনুগত্যের ব্যাপার আসবে, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, সঙ্গে সঙ্গে আনুগত্য করতে হবে। তার সামনে কোন রকম যুক্তি, কোন রকম তর্ক পেশ করা যাবে না। বিনা যুক্তিতে, বিনা তর্কে সম্পূর্ণরূপে আনুগত্য করার নাম হচ্ছে ইসলাম। নবীর আনুগত্য করে ইত্তেবে উনি, বলা হয় না নবীকে মহব্বত করো, নবীর নামে আশেক হও, নবীর নামে লাফাও, এটা বলা হয় না। বলা হয়েছে কি, ফাত্তাবি উনি, হ্যাঁ তোমরা আমার অনুসরণ করে ইত্তেবা করো, ইউহিবুকুমুল্লাহ, তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুর রহিম। এরপরে আয়াতে বলা হয়েছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বিশ্ব মুসলিমদের জানিয়ে দিন, আশেকে নবী সম্মেলন করতে বলি না, মিলাদ দিতে বলা হয় নাই, বলা হয়েছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, ইতাআত করো, আল্লাহর নবীর আনুগত্য করে ইতাআত করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তা না করে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর নবীর জন্মদিন মিলাদ পালন করে ঠিকই, রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয় ঠিকই, কিন্তু যখন বলা হয় যেই নবীর মহব্বতে রাষ্ট্রীয়ভাবে ছুটি প্রদান করা হলো, বঙ্গভবনে, সংসদে, আদালতে, ব্যাংকে, সব জায়গায় সেই নবীর আদর্শ কায়েম করো, নবীর শিক্ষা বাস্তবায়ন করো, কোরআনের রাজ কায়েম করো, কোরআনের বিধান কায়েম করো, তখন তারা পিঠ ফিরিয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে দৌড় দেয়। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ফাইন তাওয়াল্লাউ, যদি ওরা লেজ গুটিয়ে উল্টে দিকে ফিরে দৌড় দেয়, পালায়, তাওয়াল্লাউ মানে এমনি পালানো না, লেজ গুটিয়ে পিছন দিকে পালানোর নাম হচ্ছে তাওয়াল্লাউ, যদি তারা পিঠ ফিরিয়ে পালায়, আল্লাহর দিন কায়েম করতে না চায়, আদালতে আল্লাহর দিন চলে না, ব্যাংকে আল্লাহর দিন চলে না, সংসদে আল্লাহর দিন চলে না, আল্লাহর নবী মূর্তি ভেঙেছেন খানায় কাবা থেকে, ওরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করছে, গোটা চাতিকে মূর্তি পূজে উদ্বুদ্ধ করছে, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা এরকম বিদ্রোহ করে, জেনে রাখো ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না। বোঝা গেল, যারা আল্লাহর হুকুম অস্বীকার করে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, তারা আর মুসলিম দাবি করতে পারে না, তাদের নাম হয়ে যায় কি, সূরা আলে ইমরানের 31 আর 32 নম্বর আয়াত। আল্লাহর নবীর মহব্বতের দাবি এগুলো, সত্যিকার মহব্বত হচ্ছে আনুগত্য করা, সত্যিকার মহব্বত হচ্ছে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করা, যেই দিন কায়েমের জন্য আল্লাহর নবী রক্তাক্ত হয়েছেন, যেই দিন কায়েমের জন্য তায়েফে মার খেয়েছেন, ওহুদে দান শহীদ করেছেন, হুনাইনে মাথা ভেঙে দিয়েছেন, সেই নবী যেই দিন কায়েমের জন্য লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, যতক্ষণ পর্যন্ত কোন ভূখণ্ডে ওই দিন কায়েম না হয়, ওই দিনের রাজ কায়েম না হয়, কোরআনের বিধান কায়েম না হয় সেই জমিনে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী নবী যেভাবে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, জিহাদ করেছেন, সেভাবে যুদ্ধ করার জিহাদ করা ফরজ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহর নবীকে এই জন্য এভাবে সম্মান করতে বলা হয়েছে। আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসব, রাসূল অনুসরণ করব, এই জন্য কতগুলো জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার হচ্ছে, আল্লাহর রাসূলের দুশমনদের সঙ্গে কোনো বন্ধুত্ব করা যাবে না। কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূরা আন-নিসা 144 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ঈমানদারগণ, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, জেনে রাখো, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, কাফেরদেরকে বন্ধু বানাইও না, অভিভাবক বানাইও না, মুরব্বি বানাইও না, মিনদুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে। আতুরিদুনান তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি চাও যে তোমাদের বিরুদ্ধে তোমরা আল্লাহর কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ পেশ করতে? তার মানে বোঝা গেল, আল্লাহর সাথে মহব্বত রাখবেন, আল্লাহর রাসূলের সাথে মহব্বত রাখবেন, আবার আল্লাহ আল্লাহর নবীকে যারা গালিগালাজ করে, তিরস্কার করে, যারা নবীর বিরুদ্ধে কটূক্তি করে, তাদের সঙ্গে মহব্বত রাখবেন, এটা হতে পারে না। দুই নাম্বার কর্মসূচি দেওয়া হচ্ছে, সত্যিকার যারা নবীর প্রেমিক, সত্যিকার যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদের জন্য এক নাম্বার কর্মসূচি হচ্ছে, আল্লাহর নবীর দুশ্মনদের সঙ্গে আর কোনো বন্ধুত্ব চলবে না। দুই নাম্বার, আল্লাহর নবীর দুশ্মনদেরকে শাসন কর্তৃত্বে বসানো যাবে না, তাদের কোনো কর্তৃত্ব মেনে নেওয়া যাবে না। কোরআনের সূরায় নিসার 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিন আলাল মুমিনিনা সাবিলা, আল্লাহ তাআলা মুমিনদের জন্য, কাফেরদের জন্য, মুমিনদের উপরে কোনো কর্তৃত্ব করার ক্ষমতা প্রদান করেন নাই। সুতরাং এই দেশে যে সমস্ত কুফফার মুরতাদ মুসলিমদের উপরে শাসন চালাচ্ছে, ওই কাফের মুরতাদদেরকে সরিয়ে তার স্থলে মুমিনদেরকে বসানো প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ আইন হয়ে গেছে। সূরা নিসার 141 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা আরাকাতে বলেছেন, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, খবরদার তোমরা কাফের মুনাফিকদের আনুগত্য করো না। কাফের মুনাফিকদের বোঝা গেল পরিষ্কার, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল আনুগত্য করবে তারা কখনো কোন কাফের মুনাফিকদের আনুগত্য করতে পারে না, আর যদি কাফের মুনাফিকদের আনুগত্য করে তারা রবির আনুগত্য করতে পারে না। কোন দিকে যাবেন? রাস্তা দুটো, হয়তো আল্লাহ আল্লাহর রাসূল আনুগত্যশীল, নতুবা তার দুশ্মনের আনুগত্যশীল। তিন নাম্বার, রাসূলের দুশ্মনদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে না, চাই তারা পিতা হোক, ভাই হোক, আত্মীয় হোক, তারপরেও যদি তারা কোরআন সুন্নার বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে আনুগত্য করা যাবে না। দলিল সুস্পষ্টভাবে শুনে নাও, সূরা তওবা 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, হে ঈমানদারগণ খবরদার তোমাদের আবাউকুম তোমাদের বাপ দাদাদেরকে, ওয়া ইখওয়ানাকুম ভাই ব্রাদারকে আউলিয়া অভিভাবক বানাইও না, মুরব্বী বানাইও না, তাদের কথা শোনো না। ইন ইস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, যদি তারা ঈমানের উপরে কুফরকে ভালোবাসে, কুফরকে পছন্দ করে, তাহলে এই রকম মুরব্বী, এরকম বাপ, বড় ভাই কাউকে মান্য করা যায় না। পরিষ্কার হয়ে গেছে, মা বাবা সবার আনুগত্যের দলিল কোরআনে যথেষ্ট গুরুত্ব আছে। কাফের হলেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে বলা হয় নাই, কোরআনে বলা হয়েছে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় তাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্যের বিপরীতে যদি কোনো হুকুম করে কোনো বাপ, কোনো মা, কোনো ভাই, কোনো পীর, কোনো ওলি, কোনো গাউস, কুতুব, দরবেশ, কারো আনুগত্য করা যাবে না। আনুগত্য হবে কার? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। পীরদের কাছে যান, বইতে লেখা আছে, পীর যদি হুকুম করে, শরীয়তের খেলাফ হুকুম করে, তাও মানতে হবে। এটা কোনো দেওয়ানবাগির বইতে না, রাজার বাগির বইতেও না, আশরশির বইতেও না, চন্দ্রপাড়ার পীরে বইতেও না, ওদের বইতে তো আছেই। যেই বেটা এদেশে হকানি পীর বলে অন্য পীরদেরকে ভণ্ড বলে চষে বেড়ায়, যেই বেটার মুরিদেরা এদেশে অন্য অন্য পীরদের দেখতে পারে না, যুদ্ধ করে, আর এইটা দেখে আমাদের কিছু ভালো ভাইয়েরা বিভ্রান্তির মধ্যে পড়ে। সেই হক্কানি পীরের বইতে লেখা আছে, পীর যদি হুকুম করে শরীয়তের বিরুদ্ধে বলে তাও মানতে হবে। জন্ম নাই পীর, দলিল দিয়েছে বামা এসাজ্জাদারঙ্গিন কুন, আশেক মাসুক বইতে পরিষ্কার লেখা আছে। পীর যদি শরীয়তের বিরুদ্ধেও কোনো হুকুম দেয় সেই হুকুম মানতে হবে, বিনা আপত্তি আপত্তিও করা যাবে না। আমি আমার দিন কায়েমের সঠিক পথ বইতে লিখে দিয়েছি, তাদের বইয়ের পৃষ্ঠা সহ এরপরে বিরুদ্ধে হাদিস আছে, সেই হাদিস আমি সহি হাদিস দালিল সব উল্লেখ করে দিয়েছি, এই বইগুলো পড়বেন। কিতাবুল আকায়েদ এখন যে আলোচনা করছি পুরো আলোচনা কিতাবুল আকায়েদে আছে, আল ওয়ালা ওয়াল বারা নামে একটা চ্যাপ্টার আছে ওইখানে এখনকার সমস্ত আলোচনা আছে, ভালো করে পড়বেন ভাইরা আমার। আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্যের ক্ষেত্রে, শরিয়াতের নির্দেশের ক্ষেত্রে যদি এর বিরুদ্ধে কেউ হুকুম দেয় মানা যাবে? মা বাবার হুকুম মানা যাবে? ভাই বোনের হুকুম মানা যাবে? পীরের হুকুম মানা যাবে নাকি? কোন পীর মোরশেদ গাউস কুতুব আরো জানে কি কি আছে, যেই হুকুম করুক না কেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে, রাসুলের হুকুমের বিরুদ্ধে, শরিয়তের হুকুমের বিরুদ্ধে যে কেউ হুকুম করুক না কেন, সেই হুকুম তার মুখে ছুরি মারতে আনুগত্য করা যাবে না। আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধে যাচ্ছেন, নবী কমান্ডার ঠিক করে দিয়েছেন আর হুকুম করেছেন কমান্ডারের হুকুম আনুগত্য করতে মানতে হবে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কমান্ডারের সঙ্গে কোনো কারণে কর্মীদের অমিল হয়ে গেছে, কমান্ডার সাহাবীদেরকে হুকুম দিল লাকড়ি জমাও, সবাই শুকনো লাকড়ি জমা করলো, আগুন জ্বালাও, জ্বালাইল আগুন। এখন কমান্ডার পীরের ভূমিকায়, কমান্ডার বলে আমি তোমাদের কমান্ডার নই, হ্যাঁ ঠিকই, আল্লাহর রসুলকে আমার হুকুম তোমাদেরকে মানতে বলেন নাই, হ্যাঁ বলেছেন, তাহলে শোনো আমার হুকুম হচ্ছে এই মুহূর্তে সকলে আগুনে ঝাঁপ দাও। অনেকে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, পীরে মরিদ মার্কা দুইজন থাকে তো চিন্তা করে না, একজন সাহাবী দাঁড়িয়ে গেল, খবরদার কেউ আগুনে ঝাঁপ দিবা না, আমরা তো আগুন থেকে বাঁচার জন্যই ইসলাম গ্রহণ করেছি, এখন আবার সে আগুনে ঝাঁপ দেব? আল্লাহর নবীকে জিজ্ঞেস না করে আমরা কেউ ঝাঁপ দেব না। আল্লাহ নবীর সাহাবীরা ফিরে গেলেন, এরপরে আল্লাহ নবীর কাছে গিয়ে বলা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছিলেন ওই সময়ে যদি তোমরা কমান্ডারের হুকুম আমিরের হুকুম মেনে আগুনে ঝাঁপ দিতে কেয়ামত পর্যন্ত আগুন থেকে রক্ষা পেতে না। এরপরে তার ঐতিহাসিক ভাষণ দিলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার হুকুম অমান্য করে, আল্লাহর হুকুম অমান্য করে, শরিয়তের হুকুম অমান্য করে কোন আমির কোন পীর কোন মুরব্বী কারো হুকুম মানা যাবে না। দিন কায়েমের সঠিক পথ বইতে দলিল দেওয়া আছে, হাদিস নাম্বার 6 দেওয়া আছে, ভালো করে পড়বেন ভাইরা আমার। এরপরে আল্লাহ তাআলা বলছেন আনুগত্য করো না সে যে হোক না কেন, ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা কুফুরকে ঈমানের উপরে প্রাধান্য দেয়। এরপরে বলছেন আমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যে কেহ আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্যের বিপরীতে কোন পীরের হুকুম মানবে, মুরব্বীর হুকুম মানবে, বাপের হুকুম মানবে, ভাইয়ের হুকুম মানবে, এরকম যদি কেউ করো ফাউলাইকা হুমুল জালিমুন, তারা হচ্ছে জালিম, সূরা তওবার 23 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলছেন ওয়ালাউ কানু ইউমিনুনা বিন্নবিয়্যি ওয়ান বিল্লাহি ওয়ান নবিয়্যি আমা উনজিলা ইলাইহি, আল্লাহ বলছেন যদি সত্যিকার অর্থে এই লোকগুলো আল্লাহর উপর ঈমান রাখতো, নবীর উপর ঈমান রাখতো, আমা উনজিলা ইলাইহি এবং নবীর প্রতি যা নাযিল করা হয়েছে এর উপর ঈমান রাখতো, মাত্তাখাযুহুম আউলিয়া, তাহলে তারা ওই ইহুদি খ্রিস্টানদেরকে, মুরতাদদেরকে, বেনামাজিদেরকে, বেপর্দাওয়ালাদেরকে, বেহায়াওয়ালাদেরকে, সুদখোরকে, ঘুষখোরকে, মদখোরকে, জুয়াচোরকে ওরা বন্ধু বানাইত না, বোঝা গেল মিথ্যা কথা বলা, মিথ্যা বলে ওরা। আল্লাহ বলছেন ওয়ালাকিন্না কাসীরা মিনহুম ফাসিকুন, ওরা বেশিরভাগ ফাসিক। সূরা মায়েদার 81 নম্বর আয়াত। এরপরে 4 নম্বর, আল্লাহর রাসূলের দুশমনরা তাগুত, এদেরকে প্রত্যাখ্যান করা জরুরি, এদেরকে থেকে কোনো নুসরা সাহায্য নেওয়া যাবে না। দারুল ইসলাম প্রতিষ্ঠার জন্য বা কোনো কারণে কোনো মুশরিকের সাহায্য নেওয়া যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলেছেন ফালান আস্তাঈনা বি মুশরিক। আল্লাহ নবী যুদ্ধে যাচ্ছেন, একজন লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই। বললেন তুমি কি মুসলিম? কই না আমি মুসলিম না। তাহলে আমি কি করব, আমি কি ইসলাম কবুল করব না যুদ্ধ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আগে ইসলাম কবুল কর, তারপরে যুদ্ধ কর, কারণ আমি কোনো মুশরিকের সাহায্য নিব না। হাদিসটা আছে সহিহ মুসলিমের 4803 নম্বর, তিরমিজির 1558, মুসনাদে আহমদের 25158 নম্বর হাদিস। পরিষ্কার বলেছেন ফালান আস্তাঈনা বি মুশরিকিন, দিন কায়েমের জন্য, আল্লাহর দিনের জন্য যুদ্ধ করতে গিয়ে, দিন কায়েমের কাজ করতে গিয়ে আমি কোনো মুশরিকের সাহায্য নিব না। বোঝা গেল কোনো মুশরিকদের সঙ্গে আতাত করে, মুশরিকদের সঙ্গে জোট করে, ধর্ম নিরপেক্ষ লোকদের সঙ্গে জোট করে, তাদের সঙ্গে মহাজোট করে, অমুক করে তমুক করে দিন কায়েম করা যেতে পারে না। দিন কায়েম করতে হলে রাসূলের তরিকাই করতে হবে, ব্যর্থ চেষ্টা করা যাবে না। 5 নাম্বার, মুসলিমরা তাদের নারীদের বিয়ে করতে পারবে না। কোন কাফের, কোন মুশরিক, কোন নবীর বিরুদ্ধাচরণকারী এই সমস্ত লোকদের মেয়েদেরকেও বিয়ে করা যাবে না। কোরআন পরিষ্কার বলেছে সূরা বাকারার 221 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না, কোন মুশরিকাত মেয়ে লোকদেরকে তোমরা বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, জেনে রাখো একজন মুমিনা মেয়ে লোক তোমাদের জন্য উত্তম একজন মুশরিকা মেয়ে লোক চেয়ে। ওয়ালাউ আজাবাতকুম, যদিও তোমরা ওই মেয়ে সুন্দরী হওয়ার কারণে, মুশরিকা মেয়ে, এই মেয়ে সুন্দরী, পর্দা করে না, বেপর্দা বেহায়া, কিন্তু সুন্দরী, তুমি পাগল হয়ে গেছো না, ওই মেয়েকে বিয়ে করো না, তুমি একজন মুমিনকে বিয়ে করো। 6 নাম্বার, ওদের কাছে মুসলিম নারীদেরকে বিয়ে দেওয়া যাবে না। সূরা বাকারা 2 নাম্বার সূরা 221 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, মুশরিক পুরুষদের কাছে তোমরা তোমাদের মেয়েদেরকে বিয়ে দিও না। ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম, জেনে রাখো একজন মুমিন পুরুষ, মুমিন বান্দা আল্লাহর কাছে অনেক ভালো মুশরিকের চেয়ে, যদিও তোমরা সেই মুশরিকের শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ, চেহারা সুরাত দেখে পাগল হয়ে গেছো, কিন্তু তারপরেও মুশরিকের কাছে বিয়ে দিও না, একজন মুমিনের কাছে বিয়ে দাও। 7 নাম্বার, মুসলিমরা তাদের উত্তরাধিকার হবে না, তাদেরকে উত্তরাধিকারী বানাবে না, মুসলিমদের সম্পত্তিতে ওদের কোনো ভাগ নেই। উসামা ইবনে যায়েদ থেকে বর্ণিত আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লা ইয়ারিসুল মুসলিমু আল কাফিরা ওয়াল কাফিরু আল মুসলিমা, কোন কাফের মুসলিমদের ওয়ারিশ হবে না, আর কোন মুসলিম কোন কাফের ওয়ারিশ হবে না, ওদের সঙ্গে ওয়ারিশের কোন সূত্র থাকবে না। হাদিসটা সহিহ বুখারীর 6764 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 4225 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 2107 নম্বর হাদিস। পরিষ্কার লা ইয়ারিসুল মুসলিমু আল কাফিরা ওয়াল কাফিরু আল মুসলিমা, কোন মুসলিম কাফেরের ওয়ারিশ হবে না, আর কোন কাফের মুসলিমের ওয়ারিশ হবে না। যারা মুসলিম আল্লাহর হুকুম মতো চলে, ওদের সঙ্গে কাফেরে কোনো ওয়ারিশের সূত্র থাকে না। 8 নাম্বার, কোন আল্লাহর নবীর দুশমন, কাফের, মুশরিক, মুরতাদ এইরকম লোকদের জবাই করা, কোনো গোশত খাওয়া যাবে না। কোরআনের সূরা নাম 121 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেই পশু যেই প্রাণী জবে করার সময় বিসমিল্লাহ বলা হয় নাই, আল্লাহর নামে জবাই করা হয় নাই, খবরদার তোমরা ওই পশু খাইও না। এখন বাজারে যারা গরু জবাই করে তারাই বা কেমনে করে, আরবিয়ার মুরগি 1000 মুরগি জবাই করে এক ঘন্টায়, পাড়াইয়া ধরে আর জবাই যায় কিসের বিসমিল্লাহ? অথচ কোরআনের আয়াত, পরিষ্কার আয়াত, সূরা নামের 121 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম উল্লেখ করা হয় নাই ওই পশু খাইও না। যে সকল ভাইয়েরা বিদেশে বসে কাফের মুলুকে বসে আমার লেকচার শুনছেন, আমার বক্তব্য যদি কানে পৌঁছে যাবে, আমি সেই ভাইদেরকে বলি ওই দেশে বসে গোশত খেলে অবশ্যই তাহকিক করে যাচাই করে খাও, বাংলাদেশে বসেও যারা গোশত খাচ্ছ বাজার থেকে কিনে, তোমাদেরকেও যাচাই করতে হবে যাদের গোশত আমরা ক্রয় করছি ওরা আদৌ মুসলমান কিনা, মুসলমান হলে বিসমিল্লাহ বলে কিনা, যাচাই বাছাই না করে খাওয়াটা ঠিক হবে না। আল্লাহ তাআলা নির্দেশ, সূরা নামের 121 নম্বর আয়াত 9 নম্বর, আল্লাহর রাসূলের দুশমনেরা এই কাফের মুশরিক মুরতাদেরা যদি মারা যায় ওদের জানাজা পড়া যাবে না, ওদের জন্য দোয়া করা যাবে না। সূরা তওবার 84 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতাবাদা, ওদের যদি কেউ মারা যায় দেখা যায় নাস্তিক, সারা জীবন ছিল নাস্তিক, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ, তারপরে কি যেন ছিল কবির চৌধুরী, এরকম ভাবে আরো যেগুলো আছে, এই স্বঘোষিত নাস্তিক গুলো যখন মারা যায় একদল মোল্লা এইগুলো গিয়ে কোরআন পড়ার জন্য, মিলাদ পড়ার জন্য, জানাজা পড়ার জন্য পাগল হয়ে যায়। এমনি তো মুর্দারের নামে পয়সার বিনিময়ে খতম করা জায়েজ নেই, এটা আমি বহুবার বলেছি যে মুর্দারের নামে পারিশ্রমিকের বিনিময়ে খতমে কোরআন, দোয়া, অজিফা সম্পূর্ণ হারাম, যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে, এমনি হারাম। এরপরে যদি আবার হয় বেঈমানের কোরআন খতম, বেঈমানের মিলাদ, মুরতাদের মিলাদ, এইগুলো যারা খায় ওদের পিছনে আবার কিসের নামাজ পড়বেন আপনি? এই জন্য আমার লজ্জা লাগে বলতে হয়, তারপরেও আমি বলে থাকি একটা নাপিত খুশি হয় যখন শোনে তার এলাকায় একটা নতুন শিশু জন্মগ্রহণ করেছে, নতুন মাথা কামাইলে পয়সা বেশি পাওয়া যায়। আর একটা পাড়ার মোল্লা খুশি হয় যখন শুনে মাইকে ঘোষণা, শোক সংবাদ, অমুকে মারা গেছে, মুচে তেল দেয় আর জিব্বায় তাও দেয়, এই তো খতমের দাওয়াত আসবে, 3 দিন মিলাদ খামু, 40 দিন পরে বড় গরু খামু, কত খুশি। এই 3 দিন মিলাদ, 40 মিলাদ আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম 3 দিন মিলাদ করেন নাই, 40 করেন নাই, আবু বকর ওমর ওসমানের মৃত্যুর পরে তারা করেন নাই, নবীর মেয়ে ফাতেমা মৃত্যুর পরে তোমাদের পীর দাবি করো আলীকে রাদিয়াল্লাহু আনহু, যদিও আলীর এতে কোনো পীর ছিলেন না, তোমাদের দাবি অনুযায়ী তোমরা যাকে পীর বলো সেই পীর, তিনি কি ফাতেমার মৃত্যুর পরে 3 দিন মিলাদ দিয়েছিলেন, 40 করেছিলেন? তাহলে যারা এই 3 দিন মিলাদ, 40 মিলাদ, মৃত্যুবার্ষিকী মিলাদ খায় পয়সার বিনিময়ে খতম করে, সেইগুলো শকুনের চেয়েও, কুকুরের চেয়েও খারাপ। ভাইরা আমার, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা, কোরআন আয়াত শুনুন ভালো করে, সূরা তওবার 84 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা, ওদের কেউ যদি মরে যায় ওদের জানাজা পড়বে না, ওয়ালা তাকুম আলা কবরিহি, বাংলা একেবারে মিল আছে, ওয়ালা তাকুম আলা কবরিহি, ওদের কবরে দাঁড়াইও না, ওদের কবরের সামনে কবর জিয়ারত করতে যাইও না। একটা নাস্তিক মুরতাদ মরলে হুমড়ি খেয়ে পড়ে কবর জিয়ারতে, পাগল হয়ে যায়। আল্লাহর ডাইরেক্ট কোরআন আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, খবরদার ওদের কবরে দাঁড়াইবা না, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ তারা আল্লাহর সঙ্গে আল্লাহর রাসূলের সঙ্গে কুফরি করেছে। ওয়াহুম ফামাতু ওয়াহুম ফাসিকুন, ওরা ফাসেক অবস্থায় মরে গেছে, তোমরা ওদের কবরে যাইবা না, ওদের জানাজা পড়বা না, ওদের জানাজা যাওয়া জায়েজ না, হারাম, পরিষ্কার হারাম করে দিয়েছেন। দশ নাম্বার, আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন, কাফের মুশরিক নাস্তিক মুরতাদ, এগুলো যখন মারা যাবে তখন তোমরা ওদের জন্য দোয়াও করতে পারবা না, ওদের জন্য দোয়া করাও জায়েজ নেই। কোরআনের পরিষ্কার আয়াত সূরা তওবা 113 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, মুমিনদের জন্য এবং নবীর জন্য জায়েজ হবে না, অধিকার নাই, আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন মুশরিকের জন্য দোয়া করা, ইস্তিগফার করা, ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদ মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যদি তারা নিকট আত্মীয় হয়, একেবারে আপন লোক হয়, রক্তের সম্পর্ক হয়, তারপরেও ওদের জন্য দোয়া করা যাবে না, যখন স্পষ্ট হয়ে গেল যে তারা কাফের অবস্থায় মারা গেছে, জাহান্নামে চলে গেছে। সূরা তওবা 113 নম্বর আয়াত, এই আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহর নবীর চাচা আবু তালেব মারা যাওয়ার পরে, যেই চাচা সারা জীবন নবীর সাহায্য করেছে, নবীর জন্য তিন বছর পর্যন্ত কাফেররা তাকে অবরুদ্ধ করে রেখেছিল, যেই চাচা ঘোষণা করে দিয়েছিল, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজমিহিম হাত্তা ওয়াসাদা ফিত্তুরাবে দাফিনা, হে মুহাম্মদ তুমি তোমার দাওয়াতের কার্যক্রম চালিয়ে যাও, আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আবু তালেবের দেহের সঙ্গে রুহ থাকবে অতক্ষণ পর্যন্ত তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই আবু তালেব কি ইসলাম কবুল করেছিল? মারা গেল। আল্লাহর নবী যখন মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন, সঙ্গে সঙ্গে সূরায়ে তওবার 113 নম্বর আয়াত দিয়ে আল্লাহ তাআলা তাকে রহিত করে দিলেন, আর দোয়া করা যাবে না, কোনো মুশরিকের জন্য দোয়া করা যাবে না। 11 নম্বর, আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন, কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ, এরপরে নামদারি মুসলমান নাস্তিক মুরতাদ, এইগুলো যখন মারা যাবে খবরদার এদের দোয়া করা যাবে না, এদের জন্য হজ করার অনুমতি নাই, মক্কার সীমানায় প্রবেশ করতে পারবে না। কোরআনের সূরা তওবা 28 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরুবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা, হে ঈমানদারগণ জেনে রাখো, নিশ্চয় মুশরিকরা নাপাক, ফালা ইয়াকরুবুল মাসজিদাল হারাম, ওরা মসজিদে হারামের ধারে কাছে আসতে পারবে না। 12 নম্বর, আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারা, এরপরে নাস্তিক মুরতাদ নামধারী মুসলমান, এই যারা আল্লাহ নবীকে কটুক্তি করে, ব্যঙ্গ করে, এই সমস্ত লোকেরা মুমিনদের ভাই হতে পারবে না। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই, মুমিনদের সঙ্গে মুমিনদের ভ্রাতৃত্ব হবে, কোন কাফের মুশরিক নাস্তিক মুরতাদের সঙ্গে মুমিনদের ভ্রাতৃত্ব হতে পারে না। 13 নম্বর, কোন মুমিন মুসলিম যদি এই রকম নাস্তিক কাফের মুশরিককে মারে, হত্যা করে, তার বিনিময়ে মুসলিমদেরকে হত্যা করা যাবে না। কান খুলে শুনো, ভালো করে শুনো, প্রশাসনের লোকদেরকে জানিয়ে দেই, কোন মুসলিম যদি কোন নাস্তিক মুরতাদকে, নবীর দুশমনকে হত্যা করে, খবরদার তোমরা যদি তাকে গ্রেফতার করো, তাকে শাস্তি দাও, হত্যা করো, আল্লাহর বিধান অনুযায়ী তোমরা কাফের হয়ে যাবে। কোরআনের আয়াত শুনো, আল্লাহ নবীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আল মুমিনুনা তাতাকাফাউ দিমাউহুম, মুমিনরা তাদের রক্ত খুন সমান, তার মানে কোন মুমিন যদি কাউকে হত্যা করে তাকেও কিসাস নিয়ে হত্যা করা হবে। কিন্তু জেনে রাখো, আলা লা ইউকতালু মুমিনুন বিকাফিরিন, কোন মুমিনকে কোন কাফের বিনিময়ে হত্যা করা যাবে না। একজন মমিন যদি এমনি কোনো কাফেরকে হত্যা করে, সাধারণ কাফেরকে, তাহলেও তার বিনিময়ে কোনো মমিনকে হত্যা করা হবে না। আর যদি আল্লাহর নবীর দুশ্মনকে, আল্লাহর নবী কটাক্ষকারীদেরকে, আল্লাহর নবীর ব্যঙ্গ চিত্র অঙ্কনকারীদেরকে, আল্লাহর নবীর বিরুদ্ধে বক্তব্য দেয় কবিতা রাখে, এই লোকগুলিকে হত্যা করে, তাদেরকে হত্যা তো করা যাবেই না, বরং সেই মমিন যুবকদেরকে পুরস্কার দিতে হবে। এটা আছে মুসনাদে আহমদের 991 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2753 নম্বর হাদিস, নাসাই শরীফের 4748 নম্বর হাদিস। এরপরে শোনো, যেই সমস্ত মজলিসে আল্লাহর নবীকে নিয়ে উপহাস করে, কৌতুক করে, এই সমস্ত মজলিস মুমিনদের বর্জন করতে হবে, সে জাতিসংঘ হোক আর যাই হোক, যত বড় মজলিস হোক ত্যাগ করতে হবে। এটা আছে কোরআনের সূরা নিসার 140 নম্বর আয়াতে। সময় অনেক হয়ে গেছে, আলোচনা আরো অনেক বেশি জরুরি আলোচনা ছিল। 15 নম্বর, আল্লাহর দুশমনদেরকে, রাসুলের দুশমনদেরকে তোমাদের সান্নিধ্যে এনো না, ওদের সান্নিধ্যে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে। এরপরে আল্লাহর দুশমনদের উপর নির্ভর করা যাবে না, তাদের দিকে আকৃষ্ট হওয়া যাবে না। কোরআন বলছে ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু, জালিমদের দিকে তোমরা ঝুঁকে যেও না। সূরা ইসরাঈল, বনী ইসরাঈলের 74-75 নম্বর আয়াত। আল্লাহর দুশমনদের কার্যক্রমে সন্তুষ্ট হওয়া যাবে না, এটা আছে সূরা মুমতাহানা 1 নম্বর আয়াত। এরকম ভাবে আল্লাহর দুশমনদের কাছে টানা যাবে না, এগুলো আছে হাদিসে সুনানে বাইহাকীর 20910 নম্বর হাদিসে। হযরতে আবু মুসা আশআরী, তার একজন কেরানি ছিল, অফিস ম্যানেজার ছিল, খ্রিস্টান, ওমর যখন জানতে পারলেন, ওমর তাকে ধমকালেন, বলেন কেন একজন মুমিনকে রাখো নাই? সে বলল সে ভালো একজন ম্যানেজার, কোনো ক্ষতি করে না। আল্লাহর নবীর সাহাবী ওমর গর্জে উঠলেন, লা তুকরিমুহুম ইজ আহানাহুমুল্লাহ, আল্লাহ যখন তাদেরকে অপমান করেছেন তোমরা তাদেরকে সম্মান দিও না, ওয়ালা তুদনুহুম ইজ আকসাহুমুল্লাহ, আল্লাহ যখন তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন তোমরা ওদেরকে কাছে ডেকো না, ওয়ালা তাতামিনুহুম, তোমরা তাদেরকে আমানতদারি দিও না, যখন আল্লাহ তাদেরকে আমানতদার বিশ্বাস করেন নাই। বাইহাকীর 20910 নম্বর হাদিস। এরকম ভাবে আল্লাহ নবীর দুশমনদেরকে সম্মান করা যাবে না। সহি মুসলিমের 5789 নম্বর হাদিস, তিরমিজির 2700 নম্বর হাদিস, আল্লাহ নবীর দুশ্মনদের সঙ্গে বসবাস করা যাবে না। এটা আবু দাউদের 2789 নম্বর হাদিস। পরিষ্কার বলা আছে আল্লাহ রসুল বলেছেন, মান জামা আল মুশরিকা ওয়া সাকানা মাহু ফাইন্নাহু মিসলুহু, যে ব্যক্তি কোন মুশরিকের সঙ্গে একাত্রে বসবাস করে সে ব্যক্তি ওর মতই মুশরিক। আল্লাহ রসুল আরো বলেছেন, লা তুসাকিনুল মুশরিকিন ওয়া লা তুজামিউহুম, কোন মুশরিকের সঙ্গে বসবাস করো না, ওদের সঙ্গে একত্রে থেকো না, ফামান সাকানাহুম আও জামাআহুম ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোনো মুশরিকের সঙ্গে বসবাস করে, ওদের সঙ্গে যারা থাকে সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুনানে বাইহাকীর 18886 নম্বর হাদিস, তিরমিজির 1605 নম্বর হাদিস। এমনিভাবে রাসুলের দুশমনদের মতাদর্শ গ্রহণ করা যাবে না, তাদের লেবাস পোশাক, চাল চলন, এদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কোনো গ্রহণ করা যাবে না। সমাজতন্ত্র, রাজতন্ত্র, এরকম গণতন্ত্র, এগুলো কাফেরদের তৈরি করা, এগুলো মুমিনরা গ্রহণ করতে পারে না। এমনিভাবে কাফের দুশমনদের কোনো রকম তাদেরকে প্রোডাক্ট, তাদের কোনো আবিষ্কৃত জিনিস খাওয়া যাবে না। এখন দেখা যায় দিন ভরে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে খতিব সাহেবরা বক্তব্য দিয়ে গলা ফাটিয়ে ফেলে, এরপরে যখন গলা শুকিয়ে যায় তখন পেপসি, কোকা কোলা আর কি যেন 7-Up, এইগুলো না হলে গলা ভেজে না। আমার মুসলিম ভাইদেরকে বলবো, ইহুদি খ্রিস্টানদের যদি ঘৃণা করো, পরিষ্কার জানিয়ে দেয় ইহুদি খ্রিস্টানদের কোকা কোলা, ওদের পেপসি, ওদের 7-Up, এইগুলোকে ঘৃণার সঙ্গে বর্জন করতে হবে। খালি বর্জন নয়, ঘৃণার সঙ্গে বর্জন করো। অমুসলিম জাতি, ওদের তেল, ওদের সাবান, ওদের পাউডার, ওদের ক্রিম, ওদের সবগুলোকে বর্জন করে তোমরা আল্লাহর সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীরা যেভাবে চলেছে সেভাবে চলো। এরকম ভাবে 20 নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহর নবীর দুশমনদেরকে হত্যা করতে হবে। আমরা এগুলো প্রমাণ করেছিলাম বুখারীর 4040 নম্বর হাদিস, আবু রাফিকে হত্যা করা হয়েছে, নবীর দুশ্মন কাব ইবনে আশরাফকে হত্যা করা হয়েছে, 4036 নম্বর হাদিস বুখারীর, আবু দাউদের 3006 নম্বর হাদিস, মুসলিমের 4765 নম্বর হাদিস। এইরকম ভাবে আল্লাহর নবীর আর একটা দুশ্মন ইবনে খাতাল আল্লাহর নবীকে গালিগালাজ করেছিল, তাকে হত্যা করেছিল কাবার গিরাফদার অবস্থায়। এটা আছে বুখারীর 1846 নম্বর হাদিস, তিরমিজির 1693 নম্বর হাদিস, নাসাইয়ের 2867 নম্বর হাদিস, মুসলিমের 3364 নম্বর হাদিস। এইরকম ভাবে যে সমস্ত কবিরা আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা লেখে ওদেরকে হত্যা করতে হবে। এ সম্পর্কে হাদিস আছে মুস্তাদরাকে হাকিমের 6480 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুয়াইত, নজর ইবনে হারেস এই লোকদেরকে হত্যা করেছিলেন, বাইহাকির 80 নম্বর হাদিস। মুনাফেক আব্দুল্লাহকে, মদিনার যে বড় মুনাফেক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খলফ, তার সন্তান বাপকে হত্যা করার জন্য আল্লাহ নবীর কাছে অনুমতি চেয়েছিল। হাদিসটা আছে, এটা হাদিস কদমা পেশ করেছিলাম। এমনি ভাবে আবু সুফিয়ানের মেয়ে, মক্কার লিডার আবু সুফিয়ানের মেয়ে, তার বাপ আবু সুফিয়ানকে তার ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল আল্লাহ নবীর মহব্বতের কারণে। আপনারা জানেন আবু সুফিয়ান যখন একবার মদিনায় গিয়েছিল, আল্লাহর নবীর স্ত্রী উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে তার ঘরে গিয়ে উঠল, আবু সুফিয়ানের মেয়ে বাপকে দেখে বিছনাটা গুটিয়ে ফেললেন। আবু সুফিয়ান মক্কার নেতা, উম্মে হাবিবার মা চালাক মানুষ, জিজ্ঞেস করলো বিছনা গুটালা কি জন্য, বিছনাটা কি আমার উপযুক্ত নয়, আমি মক্কার নেতা তোমার বাপ সম্মানিত ব্যক্তি, সেজন্য বোধ হয় বিছানাটা আমার উপযুক্ত নয়, নাকি নাকি আমি বিছানার উপযুক্ত নই, কোনটা? আল্লাহ নবীর স্ত্রী বাবার সামনে বলছেন, ওহে আবু সুফিয়ান, তুমি হতে পারো মক্কার নেতা, হতে পারো আমার পিতা, কিন্তু জেনে রাখো তুমি মুশরিক। তুমি কি মুশরিক? আর কোন মুশরিক নাপাক, কোন নাপাক ব্যক্তি আল্লাহর নবীর বিছানায় বসতে পারে না। পাপ কি তাড়িয়ে দিয়েছে অমুসলিম যুবকেরা, যে সত্যিকার অর্থে নবীকে মহব্বত করো, নবীর মহব্বতের জন্য সাহাবায়ে কেরাম যে আদর্শ পেশ করেছেন সে আদর্শে চলতে হবে, এবং সে আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকেও কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন।